warahmatullahi wabarakatuh. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا ثم جعل من بعد قوة ضعفا وشيبة يخلق ما يشاء وهو العليم القدير. ভগবানে ভগবানে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক সেই বিশ্ববরেণ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী মুহাম্মদ মহান আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়ে এ দুনিয়ার মুখে এসে মানুষকে সৎ পথের দিশা দিয়েছেন। মানুষকে আল্লাহর ইবাদত কিভাবে করতে হবে তার শিক্ষা দিয়েছেন। এ কথা আপনারা অবশ্যই জানেন, মহান আল্লাহ মানুষ সৃষ্টি কেন করেছেন, আল্লাহ তাআলা কেন আমাদেরকে সৃষ্টি করেছেন আর কেন দুনিয়ার মুখে পাঠিয়েছেন। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তিনি মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। মানুষ ইবাদত কিভাবে করবে মানুষ জানত না, জানবে না, তাই দরকার হল একজন মানুষকে পাঠানো যাতে করে তিনি শিক্ষা দেন কিভাবে মানুষ আল্লাহর ইবাদত করবে, আর সেই সঙ্গে গাইডবুক কিতাব অবতীর্ণ করলেন, যে কিতাব আমরা ঘরে ঘরে মসজিদের মসজিদে রেখেছি, সেই কিতাব থেকে শিক্ষা গ্রহণ করব, আমরা জানব সেই কিতাবে কি আছে, আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে জীবন যাপন করতে বলেছেন। আপনি যদি নতুন গাড়ি কিনেন, গাড়ির সঙ্গে একটা গাইডবুক থাকে, একটা টেপ কিনবেন, টেপের সঙ্গে গাইডবুক থাকবে, মোবাইল কিনবেন, মোবাইলের সঙ্গে থাকবে, যে কোনো কারখানা করেন সেই কারখানা বিষয়ে একটা যন্ত্র চালাবার জন্য গাইডবুক থাকে। যদি আপনি গাইডবুক ফলো করে চালান তাহলে আপনার মেশিন ঠিক চলবে, আর যদি গাইডবুক ফলো না করেন, আপনি সেটা খুলে না পড়েন, না দেখেন, তাহলে আপনি এমনভাবে গাড়ি চালাবেন যে আপনার গাড়ি চলবে না। গাড়ির পেট্রোলের জায়গায় যদি পানি ভরেন আর পানির জায়গায় যদি পেট্রোল ভরেন, মোবিলের জায়গায় যদি সরিষার তেল দেন, গাড়ি চলবে? অতএব আপনাকে বলে দেবে কে যে গাড়িতে কোন জায়গায় কি ভরতে হবে, নিশ্চয়ই গাইডবুক লেখা আছে, গাইডবুক দেখুন। আর না হয় যে এই গাড়ি সম্পর্কে জানে কোথায় কি লাগে তার কাছ থেকে শিখে নিন, জেনে নিন। আর তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, আমরা আজকে এই ক্যাম্পে বসেছি আল্লাহর এক ঘরে, আল্লাহর এক ঘরে বসেছি আল্লাহর জিকিরের জন্য, আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা করার জন্য। আপনারা আগে থেকে প্রায় এক সপ্তাহ আগে থেকে এলান শুনেছেন, আপনারা এখানে সেখানে বাসা ইত্যাদি জায়গাতে ব্যস্ত না থেকে আল্লাহর জিকির মজলিসে চলে আসুন আল্লাহর ঘরে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, কোন জাতি যখনই আল্লাহর ঘরসমূহের মধ্যে কোন এক ঘরে বসে আল্লাহর কিতাব পাঠ করে, পঠন করে, আলোচনা করে, আল্লাহর কিতাব তারা আপোষে বোঝাবুঝি করে, তাদের জন্য কি হয়? ইল্লা নাযালাত আলাইহিম সাকিনা, তাদের উপরে প্রশান্তি অবতীর্ণ হয়। তাদের উপরে যারা মজলিসে বসবে তাদের উপরে, আর তাদের ফেরেশতারা, ফেরেশতা বর্গ তাদেরকে ডেকে নেন, তাদের উপরে রহমত বর্ষণ হয়। যদি কেউ এই মজলিসের বাইরে থাকে, মজলিসে এসে না বসে, তাদের জন্য প্রশান্তি হয় না, তাদের জন্য রহমত হয় না, তাদের জন্য ফেরেশতা বর্গ কক্ষ বিস্তার করে ঢেকে নেন না। মজলিসের বরকত নিতে হলে মজলিসে এসে বসতে হবে। অতএব যদি কেউ মনে করেন আমি বাসায় বসে শুনতে পাচ্ছি, হুজুর আপনি যা বলছেন আমি শুনতে পাচ্ছি, অবশ্য অনেকে বলবে হুজুর যা বলবেন আমি আগে থেকে জানি, এরকমও লোক আছে যারা নাক ছিটকিয়ে আসতে চাইবে না, বসতে চাইবে না, হুজুর যা বলবে আমি আগে থেকেই জানি, এরকম লোক হলে আলাদা কথা। কিন্তু প্রত্যেক মানুষ জাহেল, একমাত্র নবী রসুল ছাড়া, যত বড়ই আলেম হোক সেই আলেম নিজেও জাহেল, সব জিনিস কেউ সব জানতার হতে পারে না। সুতরাং আপনি হয়তো অনেক কিছু জানেন না, আর তা জানার জন্য, শিক্ষার জন্য আপনাকে শিক্ষার মজলিসে বসতে হবে। তাছাড়া এই শ্রেণীর মজলিসে বসার একটা ফজিলত আছে। আপনি যদি বলেন আমি জানি, ঠিক আছে জানেন। আপনি যদি বলেন যে না আপনি হচ্ছেন অমকপন্থী, আপনি আমাদের বিরোধী, আপনার কথা শুনব না, তো ঠিক আছে শুনবেন না। কিন্তু যদি এই মজলিসে বসেন, এই মজলিসে বসলে আপনার মর্যাদা কি, আপনার লাভ কি, সেটা শুনুন। যখন এই মজলিসে লোকেরা বসে তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, যেহেতু ফেরেশতা সবারই কাছে আছে তাই না, সব জায়গাতে ফেরেশতা আছে, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, ওরা কি চায়? বলে আল্লাহ তাআলা, ওরা জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নাম থেকে পানা চায়। আপনারা জাহান্নাম থেকে মুক্তি চান না? চান না? জাহান্নামকে বিশ্বাস করেন? জাহান্নামকে অবশ্যই বিশ্বাস করেন। জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ তাআলা বলেন, ওরা কি জাহান্নাম দেখেছে? আপনারা কি জাহান্নাম দেখেছেন? স্বপ্নেও দেখেছেন না, কিন্তু জাহান্নামের মতো আগুন দেখেছেন, লাভা দেখেছেন কিভাবে আগুন জ্বলছে, সূর্যের ছবি দেখেছেন, টিভিতে দেখেছেন সূর্যের ছবি কিভাবে সূর্য জ্বলছে। আপনি অনুমান করুন জাহান্নামে এসে কিছু আগুন আছে, তৈরি আছে, কেয়ামতের দিনে জাহান্নামকে টেনে আনা হবে, জাহান্নাম প্রস্তুত আছে। আল্লাহ বলবেন, ফেরেশতারা ওরা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলবেন, না ওরা জাহান্নাম দেখেনি। আল্লাহ বলবেন, যদি ওরা জাহান্নাম দেখত তাহলে কি হতো? ফেরেশতারা বলবেন, যদি জাহান্নাম দেখত তাহলে তারা বেশি বেশি করে পানা চাইত, তাই না? যদি বলা হতো এটা এটা আপনার ঘর, এই আগুনে আপনাকে ঢুকতে হবে, তখন আপনার অবস্থা কি হবে? দেখেছেন যখন কারো ফাঁসির অর্ডার হয়, কারো মৃত্যুদণ্ড শোনানো হয়, তখন এখানে আপিল করে, ওখানে আপিল করে, এখানে চলে যায়, ওখানে চলে যায়, তার কত রকম উকিল, ব্যারিস্টার, কি কি লাগিয়ে তার জীবন বাঁচাবার জন্য প্রাণ ভিক্ষা করে বেড়ায়। এইভাবে যদি মানুষ জানত যে তাকে জাহান্নামে যেতে হবে, জাহান্নাম যদি দেখত তাহলে সে বেশি বেশি করে আল্লাহর কাছে পানা চাইত। কোনদিন জাহান্নামের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন যে আল্লাহ আমাকে জাহান্নামে দিও না? কোনদিন করেছেন? নামাজের মধ্যে কোথায় করেন? উনি বলছেন আমি সালাম ফেরানোর আগে প্রত্যেক নামাজের শেষ আংশে সালাম ফেরানোর আগে জাহান্নাম থেকে পানা চাই। আপনারা চান নাকি? কি বলে চান? কি বলে আল্লাহর কাছে পানা চান? আল্লাহ মাইনি আউযু বিকা মিন আযাবে জাহান্নাম। বলেন না বলেন না? ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল وأعوذ بك من فتنة المحيا وفتنة الممات এই চারটে জিনিস থেকে পানা চাওয়া একান্ত কর্তব্য। কখন? দরুদের পরে। আত্তাহিয়াত পড়লেন, দরুদ পড়লেন, শেষকালে যাকে দোয়ায়ে মাসুরা বলে, বিভিন্ন দোয়ায়ে মাসুরা আছে, তার মধ্যে প্রধান দোয়ায়ে মাসুরা হল এইটা প্রথম করতে হবে। তারপরে আপনি ইচ্ছা মতো মোনাজাত করেন আল্লাহর কাছে। তাহলে জাহান্নাম থেকে পানা চাচ্ছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। এরপর ফেরেশতারা আল্লাহ তাআলা বলেন আর কি চায়? বলে আল্লাহ ওরা জান্নাত চায়, জান্নাত পেতে চায়, জান্নাতের সুখ শান্তি চায়। আল্লাহ তাআলা বলেন ওরা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলেন না আল্লাহ, ওরা জান্নাত কেউ দেখেনি। কেউ দেখেছেন জান্নাত? আপনারা স্বপ্নে দেখেছেন? কল্পনাও করা যাবে না, স্বপ্নে দেখা যায় দূরের কথা। আপনি যদি আপনার মনে মনে কল্পনা করেন আমার জান্নাতটা এইরকম হবে, অসম্ভব। ভাবতেই পারেন না। যতই তুমি ভাবতে পারো তার চেয়ে সে অনেক আরো সুন্দর। জান্নাতের যে সৌন্দর্য আছে, জান্নাতের যে পরিবেশ আছে, সেই পরিবেশ যদি আপনি পান আপনি আত্মহারা হয়ে যাবেন। জান্নাতের যে মহল আছে সোনা চাঁদির ইট দিয়ে, জান্নাতের যে ফল আছে, গাছ আছে, সেই গাছে ফল ধরে আছে, আপনার খাবার ইচ্ছা হল আপনাকে ঢিল মারতে হবে না, গাছে চড়তে হবে না, কি আছে? কুতুফহা দানিয়া। ইচ্ছা করলেন যে গাছে ফলটা ঝোলে আছে আমি এটা খাবো, গাছের ডাল আপনি নিজে থেকে নিয়ে আসবে আপনার কাছে, এইভাবে তোলে আর খান খান পান। আর স্ত্রী আছে, একজন মোমেন কমসে কম দুটো ঘুর পাবে, সেই ঘুর কত সুন্দরী কল্পনার বাইরে। বাইরের চামড়া থেকে ভিতরের হাড়ের ভিতরের মগজ নজরে আসবে, যখন খাবে তখন খাবার এই যে নালিতে দেখা যাবে খাবার নামছে, এত সুন্দরী তাদের চামড়া, এত সুন্দর। কত বছর বয়সের হবে? 33 বছর বয়সে, কিন্তু 16 বছর বয়সের মতো দেহ। সেই সুন্দরী যদি একবার অন্ধকার আকাশে উঁকি মারে, আকাশ কি হয়ে যাবে? আলো হয়ে যাবে, উজ্জ্বল হয়ে যাবে। যদি আপনি বলেন সেই সুন্দরীর আমি সুন্দরীকে একটা উপহার দেব, মনে করুন এ জগতে বহু স্ত্রীকে ভালোবাসে, স্ত্রীকে উপহার দিতে চায়, অনেকে অবৈধ ভালোবাসা করে নিজের উপহার দিতে চায়। উপহার যদি আপনি বলেন এটা ওর না দেবো, ওরনা বা উর্নি বা দুপাট্টা বা কি বলো নাকি চাদর যাই বলেন, একটা ওরনা উপহার দেবো কাকে? হুড়িকে। হুড়ি যে ওরনা ব্যবহার করে, সবুজ রঙের ওরনা, সেটা যদি আপনি তাকে উপহার স্বরূপ কিনে দিতে চান কিংবা তার কাছ থেকে আপনি কিনতে চান, ক্রয় করতে চান, তাহলে সারা বিশ্বে যত সম্পদ আছে সমস্ত কিছু বিক্রি করেও কিনতে পারবেন না। এটা কার কথা? আপনার জান্নাতি হুড়ের কথা, আপনার জান্নাতি স্ত্রীর কথা। আল্লাহ বললেন ফেরেশতারা ওরা কি জান্নাত দেখেছে? তখন ফেরেশতারা বলবেন না আল্লাহ জান্নাত দেখেনি। আল্লাহ বলবেন যদি ওরা জান্নাত দেখত তাহলে কি হতো? ফেরেশতারা বলবেন আল্লাহ যদি ওরা জান্নাত দেখত তাহলে আরো বেশি বেশি করে চাইত। কোনদিন আল্লাহ কাছে জান্নাত চেয়েছেন? চেয়েছেন আল্লাহ কাছে জান্নাত? যদি আল্লাহর কাছে জান্নাত চাইতে হয় কোন জান্নাত চাইতে হয়? জান্নাতুল ফেরদাউস। কি বলে চাইতে হয়? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফেরদাউস। আল্লাহ আকবর। কেন? সেটাই হচ্ছে সর্বোচ্চ জান্নাত, সেটাই হচ্ছে জান্নাতের মধ্যবর্তী জান্নাত, সবচেয়ে উত্তম জান্নাত। আল্লাহর কাছে জান্নাত চাইলে জান্নাতুল ফেরদাউস চান। যাই হোক, জান্নাত না দেখেও আমরা চাচ্ছি, কারণ আমরা বিশ্বাস করি। আর কি চাই ফেরেশতা বর্গ? ফেরেশতা বর্গ বলেন, আল্লাহ ওরা আপনার ক্ষমা চায়, আর ক্ষমা পেলেই জাহান্নাম থেকেও মুক্তি পাবেন আর জান্নাতের প্রবেশ অধিকার আপনি পেলেন। ক্ষমাটাই হচ্ছে মেন কথা। আপনারা আল্লাহর কাছে ক্ষমা চান? আল্লাহর কাছে ক্ষমা চান কোথায় বলবেন? হুজুর নামাজের চাই, নামাজের কোন কোন জায়গায় ক্ষমা চান আল্লাহর কাছে? আমাদের আপনারা শুনেছেন যারা দেশে ছিলেন, অবশ্য দেশের পরিবেশ মাশাআল্লাহ এখন দেখছি ভালোই হয়েছে, যে আল্লাহ মোহাম্মদ পাশাপাশি লেখা আছে, তসবি দ্বারা লটকানো আছে, দেশের পরিবেশ আছে, কিন্তু সৌদি আরবের মসজিদে পাবেন না এসব, কিন্তু এখানে দেশের পরিবেশ আছে বলি এগুলো আছে। সৌদি আরবের যে মসজিদ, এটা তো সৌদি আরব না, এটা ভিতরে আজনবীদের মসজিদ, এই জন্য ওদের মসজিদে এসব পাবেন না, দেশের পরিবেশে আপনারা দেখেছেন। তো কি বলতে যাচ্ছিলাম, দেশের পরিবেশে ফরজ নামাজের পরে যৌথভাবে মোনাজাত করা হয়। মাশাআল্লাহ এখানে দেখলাম হল না, আলো কিছুটা এসেছে, কেন না? বিদাত মোনাজাত, ফরজ নামাজের পরে যৌথ মোনাজাত বিদাত। সৌদি আরবে কোন জায়গায় এখন আপনারা টিভিতে দেখছেন, বাপনা উমরা করেছেন, হজ করেছেন, দুই হারামের মসজিদে মোনাজাত দেখেছেন? নেই। আর নেই মানেই দালমে কুচকা রাখা হয়, নিশ্চয়ই নেই, শরীয়তে থাকলে নিশ্চয়ই এরা করত। এখন মোনাজাত যে নেই হুজুর, তাহলে আল্লাহর কাছে মনের কথা কখন বলব? বহু জায়গা আছে বলে, নামাজের ভিতরেই বলেন না, নামাজটাই তো মোনাজাত। ইন্নামাল মুসাল্লি ইউনাজি রাব্বা, যে মুসল্লি যে নামাজি সে রবের সঙ্গে মোনাজাত করে। আল্লাহ আকবর থেকে নিয়ে আসসালামু আলাইকুম পর্যন্ত কি করেন আপনি? মোনাজাত করেন না? এটাই তো মোনাজাত। সেই মোনাজাতে আপনি দোয়া জিকির পড়েন, দোয়া ও জিকির পড়েন, পুরোটাই দোয়া ও জিকির। আর সালাত মানেই হচ্ছে কি? দোয়া। সালাত মানেই হচ্ছে দোয়া, যেটা আমরা আমাদের বাংলা ভাষায় নামাজ বলি, কিন্তু সালাতের আসল মানে হচ্ছে, ইংরেজিতে সালাতের অনুবাদ কি? ইংরেজিতে কি বলে? প্রেয়ার। প্রেয়ার মানে কি? প্রার্থনা। সুতরাং সালাত মানেই হচ্ছে প্রার্থনা, সালাত মানেই হচ্ছে দোয়া। এই সালাতের ভিতরে আমরা দুই শ্রেণীর জিকির করে থাকি, দুই শ্রেণীর দোয়া করে থাকি, একটাকে বলে দোয়ায়ে জিকির, আর একটা হচ্ছে দোয়ায়ে মাসালা। দোয়ায়ে জিকির মানে তাতে শুধুমাত্র আল্লাহ জিকির থাকবে, প্রার্থনা থাকবে না, চাওয়া থাকবে না। যেমন সুবহানাল্লাহ, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, তার মানে কি? এটা একটা দোয়া। কিসের দোয়া? রুকুর দোয়া, সিজদার দোয়া। এটা বলে কি আপনি আল্লাহর কাছে কিছু চান? কিছু কি চান মানে না বুঝলে আপনি বুঝতে পারবেন না। যারা মানে বোঝে তারা বুঝবে যে হ্যাঁ, আমি সুবহান রাব্বিয়াল আলা কেন বললাম, কি বললাম, আল্লাহকে কি বললাম, আর সুবহান রাব্বিয়াল আযীম মানে বা কি বললাম, কি বললাম, আল্লাহু আকবার কি বললাম, সামি আল্লাহু লিমান হামিদা কি বললাম আল্লাহকে। যারা মানে বোঝে না তারা বলবে হুজুর তার আর কারোর কাছে রাতে কি আর দিনে কি, সব সময় পড়তে হয় পড়লাম, উঠবস করতে হয় করলাম, নামাজে তাদের প্রাণ আসে না, নামাজে তারা তৃপ্তি পায় না। কেন নামাজে তৃপ্তি পায় না? নামাজ দেখবেন কোন কোন মানুষ এক ওয়াক্ত পরে, এক ওয়াক্ত পরে না, কোন কোন মানুষ তিন ওয়াক্ত পরে, এশা পরে না, ফজরের পরে না, কোন কোন মানুষ নামাজ পড়ে কিন্তু তার কাজের সময় ঘুমের সময় পড়ে না, কেন বলুন তো? তৃপ্তি পায় না। হুজুর বাঙালি যারা ভেতো বাঙালি তারা কি রুটি খেয়ে তৃপ্তি পায়? পাবে না। বলে হুজুর নাস্তা খেলাম, রুটি দেন পুরো নাস্তা খেলাম, একবার দেন দ্বিতীয়বার আর খাবে না, ও সে ভাত চাইবে। কেন? যা যে জিনিসের স্বাদ কেউ পায় না। আমরা যদি আপনাকে নারকেল খেতে দিই, আপনি যদি নারকেল খেতে না জানেন, নারকেলের খোসাটা উপরে উপরে ছাড়িয়ে দিয়ে কামড় দেন, তো আপনি কামড় দিতে দিতে আপনার দাঁত ভেঙে যেতে পারে। আপনি তখন বলবেন নারকেল খাওয়ার দরকার নেই হুজুর, কারণ নারকেল শক্ত জিনিস, কিন্তু ওটা ভেঙে খেতে শিখলে ভিতরের যে কচি শ্বাসটা খেতে হয়, যদি একবার আপনি সেটা স্বাদ পেয়ে যান আর ছাড়বেন, নামাজ আমরা কেন ছেড়ে দিই? এই জন্যই যে নামাজের তৃপ্তি পাই না। আর নামাজের তৃপ্তি আপনি ততক্ষণ পাবেন না যতক্ষণ না আপনি নামাজে কি বলছেন আল্লাহর সাথে সেটা না জানবেন, যেহেতু নামাজ হচ্ছে মোনাজাত। বললাম নামাজের ভিতরে দুই প্রকার দোয়া আছে, দোয়ায় জিকির মানে শুধু স্মরণ করা আছে, যেমন সুবহান আল্লাহ, আল্লাহু আকবার, এতে চাওয়া হয় না। কি বলা হয়? পবিত্রতা ঘোষণা করছি মহান প্রভু। আজিম মানে কি? বিশাল। আল্লাহ হচ্ছেন বিশাল, সে বিশাল প্রভু পবিত্রতা ঘোষণা করছে। এখানে আল্লাহ কাছে কিছু চাইলেন না। সেজদায় গিয়ে আপনি কি বলেন? সুবহান রাব্বিয়াল আলা, আমি পবিত্রতা ঘোষণা করছি সর্বোচ্চ যিনি সবার উপরে থাকে সেই প্রভু সবার উপরে থাকে। আর আপনি আপনার কপালটাকে কোথায় রাখলেন? সবার নিচে। কপালটাকে রাখলেন সবার নিচে। আর আল্লাহ হলেন আরশের উপরে। আল্লাহ কোথায় আছেন? আরশের উপরে না সব জায়গায় আছেন? আল্লাহ তাআলা সব জায়গাতে আছেন নাকি মোমেনের কলবে আছেন নাকি আল্লাহ আরশে আছেন? আল্লাহ তাআলা আরশে আছেন, সব জায়গায় নেই। সব জায়গায় তার দৃষ্টি আছে, সব জায়গায় তার রহমত আছে, সব জায়গায় তার ইলম আছে, কিন্তু তিনি আছেন কোথায়? সাত আসমানের উপরে আরো কুরসি, কুরসির উপরে আরশ, আরশের উপরে আল্লাহ আছে। তাহলে আপনি আপনার কপালটাকে সবের নিচে নামিয়ে দিলেন, যে ঘোষণা করলেন সুবহান রাব্বিয়াল আলা, সবচেয়ে যিনি উপরে আছেন তার আমি পবিত্রতা ঘোষণা করছি। এখানে কিন্তু কিছু চাওয়া হয় না। কিন্তু যখনই আপনি সিজদা থেকে ওঠেন, সিজদা থেকে উঠে আর একটা দোয়া বলেন। প্রথম সিজদা হলেন, হয়ে গেল, তারপর দ্বিতীয় সিজদা দেওয়ার আগে মাঝখানে বসে একটা দোয়া বলতে হয়। সেটা কি বলতে হয়? রব্বের ফেরলি, রব্বের ফেরলি, কিংবা কি বলতে হয়? আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। এটা হল দোয়া মাস্তারা, মানে চাওয়া। রব্বের ফেরলি, রব্বের ফেরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। চাইলেন না? কি চাইলেন? ক্ষমা চাইলেন। কিংবা আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমাকে দয়া করো, আমি পাপি, তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমার রহমতের মুখাপেক্ষী, তুমি আমাকে রহমত দান করো, করুণা দান করো, তোমার করুণায় আমি পদক্ষেপ পদক্ষেপে বেঁচে আছি, পদক্ষেপে পদক্ষেপে বেঁচে আছি, তোমার করুণা যদি না থাকে আমি বাঁচতে পারবো? একটা সেকেন্ড যদি আল্লাহ তাআলা স্টপ করে দেন, কি স্টপ করে দেন? সবাই একসঙ্গে মারা যাবে। কি করে দেন যদি? কি করেন? অক্সিজেনটা বন্ধ করে দেন। আপনি দেখেছেন হাসপাতালগুলোতে নাকে অক্সিজেন লাগানো আছে, চলছে, ফুসফুস চলছে, ছাড়ি দেন ওটা, বাঁচবে? এইভাবে আল্লাহ তাআলা কিভাবে অক্সিজেন ছেড়ে রেখেছেন সারা বিশ্বময়। সেকেন্ডে সেকেন্ডে আমরা অক্সিজেন নিচ্ছি আর কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, যেটা ছাড়ছি সেটা অক্সিজেন, পুরা অক্সিজেন নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে আবার ফিরে অক্সিজেন বাড়িয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা কিসের কি দিয়ে? গাছপালা দিয়ে। ওই গাছপালা ওই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে, তারা আবার অক্সিজেন তৈরি করে আমাদেরকে দিচ্ছে। আল্লাহ তার রহমতের আশা ধরি, আল্লাহ ওয়াহদিনি, ওয়াহদিনি আল্লাহ আমি পথভ্রষ্ট, তুমি আমাকে হেদায়ত করো, নানা মনে নানা পথ, কেউ বলছে ওয়াহাবি, কেউ বলছে দেওবন্দি, কেউ বলছে তাবলিগি, কেউ বলছে জামাতি, কেউ বলছে আরো কিছু, বহু কিছু ইসলামের মধ্যেই বহু পথ, বহু মত। আল্লাহ তুমি আমাকে সঠিক পথ দেখাও, হেদায়ত করো, হেদায়ত দাও। এটা দুই শেতার মাঝখানে হেদায়ত চাই না। আর নামাজের মধ্যে একটা ফরজ মোনাজাত আছে, যে মোনাজাত না করলে আপনার নামাজই হবে না। সেই মোনাজাত কেমন কথা বলতে হয়? করতে হয়। হ্যাঁ, নামাজের ভিতরে এমন একটা মোনাজাত আছে যে মোনাজাত না করলে আপনার নামাজটাই বাতিল। জানেন আপনারা কেউ? সূরা ফাতিহা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলেন না? বলেন না, মানে কি? ইহদিনা, আমাদেরকে হিদায়ত করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে হিদায়ত করো, মানে কি? সরল পথ দেখাও, সোজা পথ দেখাও, মিন্না মিন্না নয়, দায় বায় পথ না, বিদাতের পথ না, শিরকের পথ না, সোজা পথ, সরল পথ দেখাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ্বালীন। সুতরাং আমরা আল্লাহর কাছে হিদায়াত চাই, ওয়াআফিনি আল্লাহ তুমি আমাকে নিরাপত্তা দাও। নিরাপত্তা দাও কিসে থেকে? নিরাপত্তা কখন চান আপনি? যখন আপনার বিপদ আপদ আসবে তখন আপনি নিরাপদ চান, নিরাপত্তা তখন চান যখন আপনার বিপদ আসে। সুতরাং সকল প্রকার বিপদ থেকে আমাকে নিরাপত্তা দাও, ঝড় ঝঞ্ঝা ভূমিকম্প ভান বন্যা ইত্যাদি থেকে, হিংস্র জন্তু থেকে, সন্ত্রাসী মানুষ থেকে, চোর ডাকাত থেকে, জিন শয়তান থেকে, সমস্ত রকম বিপদ আপদ থেকে আমাকে নিরাপত্তা দাও। এটা আপনি কোথায় চান? দুই সেজদার মাঝখানে। ওয়া আমিনি, রুজির দরকার আছে? রুজির দরকার আছে? হুজুর রুজির দরকার না থাকলে নিজের দেশ, নিজের মা বাপ, নিজের ছেলে মেয়ে, নিজের স্ত্রী ছেড়ে এখানে কেন আসবে? রুজি সম্মানেই তো এসেছেন, তাই না? রুজি কার কাছে আছে? সৌদি আরবে আছে? কোথায় আছে? বাংলাদেশে আছে রুজি? কার কাছে আছে? ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, আল্লাহই হচ্ছেন রুজি দাতা। রুজি বাংলাদেশ থেকে, বাংলাদেশ থেকে, বাংলাদেশ ছেড়ে অন্য দেশে যাওয়ার আগে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। দেখবেন বহু মানুষ আছে এখানে, ক্যাম্পের অবস্থা অবশ্য জানি না, আমাদের ক্যাম্পগুলোতে আছে, তারা ওভারটাইম করে, তাই না? ওভারটাইম করে, বেতন কম, ওভারটাইম চাই। অনেকে রাস্তার ধারে গিয়ে দাঁড়িয়ে থাকে, কিছু দাঁড়িয়ে থাকে যে কেউ আমাকে ডেকে নিয়ে কাজে লাগাবে। রুজির সন্ধানে থাকে, রুজির সন্ধানে থাকার সময় রুজি চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ঠিক মানুষ পাঠিয়ে দিয়ে আপনাকে নিয়ে কাজে লাগাবে, আপনি রুজি পাবেন। এই জন্য মানুষের কাছে দরখাস্ত দেওয়ার আগে দরখাস্ত করে দিতে হবে আল্লাহর কাছে। আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, আল্লাহ তুমি আমাকে রুজি দাও, আল্লাহ আমি বড় অভাবী, তুমি আমাকে অভাবমুক্ত করো, আল্লাহ আমার সংসার খুব কষ্টে চলে, আমার মা বাপ খুব কষ্টে আছে, আল্লাহ তুমি আমাকে রুজি দান করো, আল্লাহ আমার ছেলে মেয়েরা বড় কষ্ট আছে, রুজি দান করো, আল্লাহ আমি বড় অসুবিধায় আছি, আমি ঋণে আছি, আমাকে ঋণমুক্ত করো, ইত্যাদি ইত্যাদি। আপনি রুজি চান কোথায়? নামাজের ভিতরে। নামাজ পড়ার পরে আলাদা করে মোনাজাতের দরকার নেই, নামাজই হচ্ছে আপনার মোনাজাত। কিন্তু শুধু কয়েকটা কথা বললাম, নামাজের ভিতরে আট জায়গাতে আল্লাহর কাছে যাওয়া হয়, আট জায়গাতে, সেখানে আপনি আল্লাহর কাছে চান, প্রার্থনামূলক দোয়া করেন, বিভিন্ন দোয়া। আপনি নামাজে সালাম ধরার আগে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বানা রব্বানা জালামনা আনফুসানা আরো দোয়া করতে পারেন, কিন্তু দোয়ার অর্থগুলো জেনে পড়েন, আপনি কি চাচ্ছেন আল্লাহর কাছে সেটা আপনি জেনে পড়বেন। যদি জেনে না পড়েন তাহলে আল্লাহ দোয়া কবুল করবেন না, যেহেতু আপনি কি চান আপনি নিজেই জানেন না। কি বলতে চাচ্ছিলাম, তাহলে দুই প্রকার দোয়া নামাজে আছে, গোটা নামাজটাই হচ্ছে দোয়া, দোয়ায়ে জিকির আর দোয়ায়ে মাসালা। আমি আজকে আপনাদেরকে প্রথম দিন একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, নিশ্চয়ই আপনারা প্রত্যেকেই চান যে আপনি জ্ঞানী হন। আপনাকে যদি জাহেল বলা হয় তো আপনি রাগ করবেন না করবেন? না, অবশ্যই রাগ করবেন। জাহেলকে জাহেল বললে অবশ্যই রাগ করবেন, তাহলে জ্ঞানী হলে নিশ্চয়ই খুশি হবেন, তাই না? আপনি চান যে আপনি ধনী হন, আপনি রুজি প্রাপ্ত হন, আর আপনি চান যে আল্লাহ তাআলা আপনার আমল কবুল করুক, না চান না? নামাজ পড়ুন আর নামাজ কবুল না হোক, এটা চান? নিশ্চয় চান না। নামাজ পড়বেন, নামাজ আল্লাহর কাছে কবুল হোক, এটাই চানবেন, চাইবেন। এই তিনটে জিনিস হচ্ছে খুবই মারাত্মক, খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি এই তিনটে জিনিস পেয়ে যান যথেষ্ট। আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, প্রত্যেক দিন ফজরের নামাজের পর, ফজরের নামাজের সালাম ফেরার পর একটি দোয়া পড়বেন, তাহলে এই তিনটে জিনিস পাবেন। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা সবাই মুখস্থ আছে, তাই না? কি বলবেন? ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা, بس اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا حتى تهبنا سلام در أبوار سلام در أهيز أستغفر الله اللهم أنت سلام كسلام يقول يا ابنك يقولين اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا কি চাইলেন আপনি? আল্লাহ আমি চাই ইলমে নাফে, উপকারী ইলম, উপকারী জ্ঞান, উপকারী শিক্ষা। শিক্ষা বহু রকমের আছে, কিন্তু যে শিক্ষা আপনাকে কবরের আযাব থেকে বাঁচাতে পারে না সে শিক্ষা শিক্ষা নয়। যে শিক্ষা আপনাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিতে পারে না সে শিক্ষা শিক্ষা না। আপনি কম্পিউটার শিখেছেন, আপনি আকাশে গেছেন, আপনি দেশের প্রধানমন্ত্রী হতে পেরেছেন সে শিক্ষা দিয়ে, সমস্যা নেই। কিন্তু ওই শিক্ষা দিয়ে আপনি জাহান্নামের আগুন ফিরে মারতে পারবেন? তাহলে কোন শিক্ষা পেতে হবে? উপকারী শিক্ষা। উপকারী শিক্ষা চাই। এখন যদি আমি প্রশ্ন করি কাউকে যে বলুন তো গত বছরে বিশ্বকাপ কে জিতেছে ফুটবলে, অনেকে বলতে পারবেন তাই না? কারণ তারা এসব জ্ঞান রাখেন টিভিতে মাশাআল্লাহ, খেলা দেখার সময় মসজিদে লোক নেই, জামাতে লোক আসে না, খেলা দেখতে হয়ে যাবে। টিভি বাসায় বাসায় টিভি আছে, 500 চ্যানেল না 800 চ্যানেলের টিভি আছে, বরং তার থেকেও বেশি। আর সেই টিভিতে সারা বিশ্বের খবর রাখছেন যেন ভিআইপি নেতা, তাতে ঠিক আছে, রাজনীতিতে ঠিক আছে, সমস্ত জ্ঞান আছে, কে খেলাতে ফার্স্ট হচ্ছে কে লাস্ট হচ্ছে জ্ঞান আছে। এটা আপনার উপকারী জ্ঞান? কে বিশ্বকাপ জিতল ক্রিকেটে, কে বিশ্বকাপ জিতল ফুটবলে, এটা কি উপকারী জ্ঞান? বলুন আপনার কি উপকার আছে? কবরে আযাব থেকে রক্ষা পাবেন, মুক্তি পাবেন এই জ্ঞান দিয়ে? আল্লাহ কি কবরে প্রশ্ন করবেন, হ্যাঁ বল গতবার বিশ্বকাপ কে জিতেছিল? কি হবে কবরে প্রশ্ন? ফেরেশতা কবরে প্রশ্ন করবেন কি? খুব সহজ প্রশ্ন, সবাই জানেন না পারা, উত্তর জানেন সবাই, খালি সহজ প্রশ্ন। তোমার রব কে? জানেন না পারা তোমার রব কে? আল্লাহ। কিন্তু কবরে বলতে পারবেন? মুশকিল হচ্ছে বলাটা, জানাটা জরুরি না, আর জানাটা উপকারী না, বরং সেইটা সময়ে কাজে লাগাটা হচ্ছে উপকারী। একজন বড় আলেম, বিশাল আলেম, বহু কিছু জানে কিন্তু আমল করে না, ঘোড়ার টেনছে আলেম। জানাটাই বড় কথা না, জানার সঙ্গে সঙ্গে আলেম। আপনি বলুন আপনি রব, আপনি বলতে পারলাম রব্বি আল্লাহ, কিন্তু কবরে বলতে পারবে? কবরে বলার জন্য যে যোগ্যতার দরকার আছে সেটা অর্জন করতে হবে। মা দিন ওকা, তোমার দিন কি বলতে পারবেন না? কি দিন আপনার? আল্লাহ তুর ইসলাম, আমাদের ইসলাম, কোন সন্দেহ নেই। কিন্তু কবরে বলতে পারলে তবেই হচ্ছে উপকারী, এলম উপকারী এলম। সেই ব্যক্তিকে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল, তোমার নবীকে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, সবাই জানে প্রশ্ন আউট হয়ে গেছে, কিন্তু পরীক্ষা হলে গিয়ে দিমাগ কাজ করবে না। কেন? দিমাগকে আপনি যোগ্য বানিয়ে তুলেননি। তার কারণ এই প্রশ্নের উত্তর দিতে হলে আপনাকে শিখতে হবে। আর কেন শিখতে হবে? যখনই আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন না, কি বলবেন? হা হা লা আদরি, হা হা লা আদরি, হায় হায় আমি জানতাম না। তখন লোকে যা বলতো তাই বলতাম, যেমন আপনারা বলছি, খুব সহজ। কিন্তু এখন আমি বলতে পারছি না কেন? ফেরেশতারা বলবেন মা তালাইতা ও মা দারাইতা, পড়াশোনাও করনি আর জেনেও না। কোন কোন সময়ে শ্রেণীর মজলিসে বসে দুটো কথা শিখবো এ তৌফিক হয় না, নানা ওজরে। কেউ বলছে আমি জানি, কেউ বলছে বহু কিছু জানি, কেউ বলছে আমার কাজ আছে, কেউ বলছে আমার গিবি না, না সত্যি জরুরি কাজ থাকলে তার ওজর আছে। যার ওজোর নেই আল্লাহর কসম তাকে জবাবদিহীন করতে হবে আল্লাহর সামনে, দরদার সামনে। একজন হুজুর এসে বক্তৃতা করে যাচ্ছে, ইসলামের কথা শুনিয়ে যাচ্ছে, আর আমি একটা ওজোর নিয়ে ঘরে বসে থাকলাম, সেদিকে আমি কর্ণপাত করলাম না, আল্লাহর কাছে জবাবদিহীন করতে হবে। আমরা তার জন্য কি আছি? সাক্ষী আছি, হুজ্জত করবো কালকে আমাদের। তার তুলনায় গিয়ে আমি করেছিলাম, বক্তৃতা করেছিলাম, মন্দিরে এসে বসেনি, অহংকার। এই অহংকারের শাস্তি ইনশাআল্লাহ আসছে, সময় আসছে। যদি অহংকার থাকে ভিতরে, অহংকার খারাপ জিনিস না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাব্বাতিন মিসকালু খারদালিন মিন কিবরি। যে ব্যক্তির হৃদয়ের ভিতরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অহংকার, অহংকারের ব্যাখ্যা কি? অহংকার কাকে বলে? বললেন, বাকরুল হাককে অহন্তুন নাস, হক প্রত্যাখ্যান করা, সত্য প্রত্যাখ্যান করা, হক সামনে আসছে মা পড়া, হক শুনবো না, শুনলেই মানতে হবে। বহু মানুষ চালাক আছে, বুঝলেন, খুব চালাক মানুষ, তারা বলে যে যত শুনবি তত আনন্দ, দরকার নেই শুনবো না, যা যা শুনিস না বাবা দরকার নেই, আল্লাহ কারিম, আল্লাহ মাফ করে দেবে। কোন কোন মানুষের কাছে আমরা যাই, ভাই আমরা, আমাদের পরিচয় হয়তো সবাই জানবেন না, নতুন ভাই জানবেন না, আমাদের পরিচয় হচ্ছে যে আমরা শহরে শহরে দাওয়াত অফিস করা আছে, ইসলামী দাওয়াতের অফিস করা আছে। আপনারা জানেন এখানকার সরকারি অফিসগুলোতেও ইসলামী দাওয়াতের ব্যবস্থা আছে, আমাদের দেশে নেই। তো আমরা দাওয়াতের কাজ করি, বিভিন্ন ক্যাম্পেও যাই, বিভিন্ন জায়গাতে যাই, সেখানে বিভিন্ন রকম দেখছি, তাস খেলছে, তাস খেলছে, টিভি দেখছে। যদি বলা হয় যে আমাদের একটা ইসলামী প্রোগ্রাম আছে, যে আজ ভাই কত কষ্ট করে, বা এই ভাই যারা সবার সঙ্গে সহযোগিতা করেছেন, দরজায় দরজায় গিয়ে এলান লাগিয়েছেন, ব্যক্তিগতভাবে দাওয়াত দিয়ে এসেছেন, আপনাদের কাছে সবাই খবর পৌঁছে দিয়েছেন, এইভাবে কষ্ট করে মানুষকে দাওয়াত দেওয়া হচ্ছে। এবারে যখন বলা হচ্ছে আপনাকে ভাই আধ ঘন্টা মসজিদে আসুন, একটা দিনই আলোচনা আছে, হুজুর কি করব, সময় হয় না, ডিউটি আছে, যাদের যারা কফিলওয়ালা লোক, কফিলওয়ালা লোক বলে কফিল খারাপ ইত্যাদি, মানে এক একটা ওজোর দিয়ে কাটিয়ে দেয়, তার মানে কি তাদের সময় নেই, তার মানে তার কাছে সময় নেই। আবার এক সময় যান, কি মিয়া তাস খেলছেন, টিভি দেখছেন, কি ব্যাপার হুজুর, কি করব, সময় কাটতে চাই না, বিদেশে এসেছি, তার মানে কালকে সময় ছিল না, আজকে এত সময় আছে, কাটতে চাই না, সেই সময়কে পাস করতে হয় টিভি দেখে, ক্রাম খেলে, তাস খেলে, জবাবদিহি করতে হবে না, নাকি জবাব খালাস, আপনার জন্য জবাব হবে না, আপনার জন্য প্রশ্ন নেই আপনাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, লা তাযুলু কবর কদমা ইবনে আদম হাত্তা ইউসআল আন খামস ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের মাঠে আদম সন্তানের পা নড়বে না যতক্ষণ না তাকে পাঁচটা বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। জিজ্ঞাসা করা হবে, আন উমরিহি ফিমা আফনা, বান্দারে তোকে 70-80-90-100 বছর বয়স দিয়েছিলাম, সেই বয়স তুই কিসে ব্যয় করেছিস বল, আছে জবাব? জবাব থাকবে, ভালো কথা, সমস্যা নেই। পুলসিরাত পার হয়ে, পুলসিরাত এত চওড়া রাস্তা হবে বুঝতে পারছেন, ছুটে যাওয়া যাবে, সেই পুলসিরাত পার হয়ে আপনি জান্নাতে চলে যাবেন, জবাব থাকলে ভালো কথা। ওয়ান সাবাবিহি ফিমা আফনা, বান্দারে তোকে আমি এই বয়সের মধ্যে একটা বসন্তকাল দিয়েছিলাম, যৌবনকাল, যৌবন বসন্ত সম সুখময় বটে, দিনে দিনে উভয়ের পরিণাম ঘটে, কিন্তু পুন বসন্তের হয় আগমন, ফিরে না কবু, ফিরে না যৌবন। বসন্ত প্রত্যেক বছর ফাগুন আসে, বছর আসে, বসন্ত আসে, ফাগুনে আগুন ধরে, ফুল ফোটে, কিন্তু তোমার জীবনের ফাগুন যদি একবার পার হয়ে যায়, দ্বিতীয় ফাগুনে আসবে, আর মনে আগুন ধরবে, আর তোমার মনের বসন্তে ফুল ফুটবে, অসম্ভব। এই যে যৌবন কাল তোমাকে দিয়েছিলাম, যে যৌবন কাল তুমি ইচ্ছা করলে, যৌবন কালই হচ্ছে শক্তি সামর্থ্যের কাল, যারা পুরো হয়ে হজ করতে আসে আর এক ধাক্কা দিলেই বাস শেষ, সোজা যান না, তাই না? এদের হজ ভালো নাকি যৌবন কালে যারা আপনারা হজ করেছেন, নিশ্চয়ই এখানে হাজি আসলে হাজি নেই, আপনার কে হজ করেছেন, মাশাআল্লাহ, বহু মানুষ হজ করেছেন, যৌবন কালের হজ, কারণ হজ করতে কি লাগে, শক্তি লাগে, সামর্থ্য লাগে, এই হজ হচ্ছে আসল হজ। যোগ উঠকাও দিয়েছিলাম এই শক্তির সময়, যে শক্তির সময়কে যদি আল্লাহ ইবাদতে ব্যয় করেছ না কিভাবে তুমি ক্ষয় করেছ, শুধু নোংরা জিনিস দেখে কক্সবাজারের সমুদ্র সৌকতে গিয়ে কিংবা অন্য কোন সমুদ্র সৌকতে গিয়ে কিংবা পর্নোগ্রাফি দেখে মোবাইলের মাধ্যমে কিংবা টিভির মাধ্যমে নোংরা ফিল্ম দেখে কিংবা বিভিন্ন ভাবে নিজের হাতে হাতে যৌবনকে নষ্ট করে দিয়েছ। যৌবনকে কিসে নষ্ট করেছে বলো? দিয়েছি আমি দেনেওয়ালা, আমি তোমাকে দিয়েছি, কিভাবে ক্ষয় করেছ, কিভাবে ব্যয় করেছ তোমাকে বলতে হবে। নম্বর দুই প্রশ্ন হয়ে গেল। তিন নম্বর প্রশ্ন কি? আন মালিক, তার মাল সম্পর্কে দুটো প্রশ্ন হবে। মাল কিভাবে কামাই করেছ, উপার্জন করেছ, গাড়ি বাড়ি মাশাআল্লাহ এতদিকে সম্পত্তি আছে, ঢাকায় ধানমন্ডিতে এই বড় বড় বাড়ি আছে, এই কারখানা আছে, অমক আছে তমক আছে, বিশাল কিছু করে নিয়েছ, কোথেকে পেয়েছ, হালাল পথে না হারাম পথে, জব আছে তো থাকুক সমস্যা নেই। আর চার নম্বর প্রশ্ন হচ্ছে, এত এত মাল আল্লাহ তোমাকে দিয়েছিল, মাল আসে কার কাছ থেকে, রুজি আসে কার কাছ থেকে, আল্লাহর কাছ থেকে। আল্লাহ তাআলা যাকে চান তাকে ফকির করেন, যাকে চান তাকে বাদশা করেন। তোমাকে বাদশা করা হয়েছিল, তোমাকে ধনী করা হয়েছিল, তোমার মাল তুমি কোথায় ব্যয় করেছ, হালাল পথে না হারাম পথে, আল্লাহর দিনের পথে না আল্লাহর দিন বিরোধের পথে, আল্লাহর দিনের বিরোধিতা করার জন্য কি জন্য তুমি সম্পদ ব্যয় করেছ, এ প্রশ্ন করা হবে। জব থাকলে ভাল কথা। আর পাঁচ নম্বর প্রশ্ন হল আন ইলমিহি ফিমা আমিলা ফিহি, তার এলেম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এলেম এলেম বোঝেন কাকে বলে, এই যে এলেম এলেম নিচ্ছেন, এলেম বললাম যে এলেম আপনাকে কবরের আজাব থেকে মুক্তি দিতে পারে, সেই এলেম, সেই এলেম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সেই এলেম নিয়ে তুমি শিখেছ কি, আমল করেছিলে বলো। তাহলে এলেম হচ্ছে জরুরি জিনিস, কিন্তু কি এলেম জরুরি, উপকারী এলেম। ফজর নামাজের পরে কি বলতে বললাম, মুখস্থ হয়েছে, হুজুর এত মুখস্থ হলে তো বাংলাদেশে বিরাট কিছু হয়ে যেতাম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ তুমি আমাকে উপকারী জ্ঞান দাও। আর দু নম্বর কি বলেছিলাম, ওয়ারিজকাম তাইয়িবা, হালাল রুজি দাও। রুজি তো বহু আছে, হারাম রুজি আছে না নেই? আল্লাহ আকবার, এক ঘন্টার ভিতরে এক লক্ষ টাকা কামাতে পারবেন হারাম উপায়ে, আর 24 ঘন্টার ভিতরে হয়তো 10 টাকা কামাতে পারবেন না হালাল উপায়ে। তো আপনি কোনটা চান, 1 লক্ষ টাকা চান না 10 টাকা চান? যেটা হালাল আপনি সেটা চান। আল্লাহ আমি রুজি চাই কিন্তু হালাল রুজি চাই, আমি হারাম চাই না, কারণ হারাম খেলে দোয়া কবুল হবে না, নামাজটা গোটাই দোয়া, হারাম খেলে দোয়া কবুল হবে না। হারাম উপায়ে ঘুষ খেয়ে সুদ খেয়ে ডিউটিতে ফাঁকি দিয়ে এই করে সে করে হারাম খেয়েছ, তোমার দোয়া কবুল হবে না। আমি হারাম রুজি চাই না হালাল রুজি চাই, দু নম্বর হলো। আর তিন নম্বর হচ্ছে ও আমানাম মুতাকাব্বালা, সেই আমল চাই যে আমল তোমার দরবারে কবুল হয়। আমল করলেই হয় না, আমি নামাজ পড়ছি বহু নামাজ পড়ছি কবুল হয় না, আমি বহু জাকাত দিচ্ছি কবুল হয় না, তো তাতে লাভ কি? আমি এমন আমল চাই যে আমল তোমার দরবারে তোমার কাছে কবুল হবে। হ্যাঁ, কে বলতে পারবে আমল কবুল হওয়ার মূল ভিত্তি কি? আপনি আমল করছেন, আপনি চান নিশ্চয় যে আমার আমলটা আল্লাহর কাছে কবুল হোক। আমল কবুল হওয়ার মূল ভিত্তি কি? যেটা যে ভিত্তি না হলে আমলই কবুল হবে না। কোটি কোটি টাকা দান করলে আল্লাহ কবুল করবেন না, লক্ষ লক্ষ রাকাত নামাজ করলে আল্লাহ দান করবেন না, কবুল করবেন না, লক্ষ লক্ষ মানুষের উপকার করলে আল্লাহ কবুল করবেন না, লক্ষ লক্ষ মানুষকে বাড়ি বানিয়ে দিলে ঘর বানিয়ে দিলে আল্লাহ কবুল করবেন না। বলুন তো সেই মূল ভিত্তিটা কি? তৌহিদ। মূল ভিত্তি হচ্ছে তৌহিদ। তৌহিদ যদি আপনার না থাকে তাহলে আল্লাহ তাআলা আপনার আমল কবুল করবেন না, যত বড় লাশায় বন আপনি যত কোটি টাকায় আপনি দান করেন কবুল হবে না। আপনারা দেখেছেন কোন জায়গায় দুর্যোগ হলে ব্যানার লাগিয়ে দান করা হয়, তাই না? এভাবে দেওয়া হচ্ছে, বস্ত্র দেওয়া হচ্ছে, কম্বল দেওয়া হচ্ছে, এ দেওয়া হচ্ছে ব্যানার লাগিয়ে, ব্যানারটা কেন লাগিয়েছে? কি জন্য? ব্যানার না লাগিয়ে দান করা যায় না? নাম নেওয়ার জন্য, যে এই ব্যানার থাকলে লোকে জানবে অমুক পার্টির তরফ থেকে দেওয়া হচ্ছে। তাহলে অমুক পার্টিকে কি দিতে হবে? না, ভোট দিতে হবে, ভোট নেওয়ার জন্য। সুতরাং আমল কবুল হওয়ার যে মৌলিক ভিত্তি সেটা হল তৌহিদ। তার মানে তার আপনার যদি শিরিক থাকে, শিরিক কাকে বলে আপনার জানেন, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করলে শিরিক হয়। যদি আপনার ভিতরে শিরিক না থাকে তাহলে আমল কবুল হবে। আর যদি আপনি মুশরিক হন, আপনি আল্লাহ ছাড়া অন্যের কাছে সিজদা করেন, আল্লাহ ছাড়া অন্যের নামে নজর মানেন, আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করেন, তাহলে আপনি যত কোটি দান করুন, যত লক্ষ রাকাত নামাজ করুন, আপনার কবুল হবে না। আর মৌলিক শর্ত হচ্ছে দুটো, আমল কবুলের মৌলিক শর্ত হচ্ছে দুটো। সেই শর্ত দুটি কি কি? নম্বর এক, ইখলাস। আপনি যে আমলটা করবেন সেই আমলটা একমাত্র কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। যদি অন্যের জন্য করেন, অন্য কাউকে খুশ করার জন্য করেন, তাহলে সেই আমল কবুল হবে? হবে না। যেমন আপনার বিয়ে হয়েছে, নতুন বিয়ে হয়েছে, আপনি শ্বশুর বাড়িতে গেলেন, আপনি নামাজ পড়েন না, আর আপনার শ্বশুর বাড়ি হচ্ছে নামাজি হাফেজ সাহেব বা হাজি সাহেবের বাড়ি, তারপরে আজান হচ্ছে, আপনি বাড়িতেই বসে থাকেন, মসজিদে যান না। মসজিদে সব গ্রামের বা জামাতের লোক সমালোচনা করে, কই কো তোমাদের নতুন জামাই মসজিদে দেখছি না কেন? এখন বাবা বা ভাই এসে আপনার বউকে বলল, আরে জামাই নামাজ টামাজ পড়ে না, পড়ে না। আপনার বউ আপনাকে এসে বলল, এই মিয়া আপনি মসজিদে যান না, আপনি কি নামাজ পড়েন না? বলছে, না তো আমি নামাজ পড়া, আমার নামাজ পড়ার অভ্যেস নেই। না লোকে খারাপ কয়, ঠিক আছে কজন থেকে যাব দিয়ে আপনি শুরু করে দিলেন নামাজ পড়তে। যাই হোক, বসুন তোসল সব আপনারা জানেন এগুলো, তো নামাজ পড়তে শুরু করলেন কার জন্য? কার জন্য পড়লেন নামাজ? আল্লাহর জন্য পড়লেন, আল্লাহর ভয়ে। না কবুল হবে আল্লাহ দরবারে? এই আমল কবুল হল না। কেন? আপনি পড়ছেন নামাজ আল্লাহর জন্য, কিন্তু ইখলাস নেই। ইখলাস মানে বিশুদ্ধতা। এই পানিটা বিশুদ্ধ পানি, তাই না? বিশুদ্ধ করে বোতলে ভরা হয়েছে, আর যেগুলো আমরা ওই যে বালা দিয়ে উজু করছি সেগুলো অবিশুদ্ধ। তাতে কি আছে? বহু ভাইরাস আছে, বালি আছে, মাটি আছে, লবণ আছে, তাই না? বিশুদ্ধ না। এখন আপনি ভেজাল ঢুকিয়ে দিয়েছেন আপনার নামাজে, কাকে ভেজাল ঢোকালেন? শ্বশুর বাড়িকে। আর একটা উদাহরণ দিই, আপনি বাংলাদেশ থেকে সৌদি আরবে এসেছেন, মনে করুন কাফিল, আপনার কাফিল বা কফিল আপনারা যা বলেন, বা আপনার মুদির ম্যানেজার যেই হোক, মাশাআল্লাহ মোহাম্মদ আন্তা বাংলাদেশি, মাশাআল্লাহ বাংলাদেশ দৌলা কোয়েস মুসলিম আন্তানাস মাফি সাল্লি, দেখছেন যে নামাজ পড়েন না, আপনি গাড়ির ভিতরে বসে থাকেন, হাউস ড্রাইভার গাড়ির ভিতরে বসে থাকেন, মসজিদে যান না, নামাজও পড়েন না, কি রুমে বসে থাকেন? সবাই নামাজ পড়তে গেলাম মসজিদে, আপনি টিভি চালিয়ে দিয়ে রুমে বসে আছেন, কিংবা নেট চালিয়ে দিয়ে রুমে বসে আছেন। তো কাফিল বল, মোহাম্মদ আন্তাবা বাংলাদেশি দৌলা মুসলিম আলেস মাফি সাল্লি, তো মাথা চুলকিয়ে বললেন হুজুর, যাই হোক নামাজ পড়া আসলে অভ্যেস নেই। আই উইপে জাহেরে জবাব দিলেন, শুভ মোহাম্মদ আনাফি সাল্লি আন্তাফি সাল্লি ফি রাতে মিয়াতে রিয়াল জিয়াদা। বুঝতে পারলেন? আপনি তো বোঝেন, আজ বুঝেন না, এই বাথার আমি বলছি, সবাই বুঝবে। শুভ মোহাম্মদ আন্তাফি সাল্লি লাউ সাল্লি রাতে জিয়াদা কাম মিয়াতে রিয়াল। আপনি ভাবলেন, আরে তো মাসে মাসে আমার 100 রিয়াল বেশি আসবে, এখন বেতন আমার 1500 রিয়াল 1600 রিয়াল হবে, তো মন্দ কি? মসজিদে যাব, নামাজ পড়ে আসবো, 100 রিয়াল করে বেশি পাবো, সমস্যা কি? দিয়ে নামাজ শুরু করে দিলেন, নামাজ কবুল হবে? নামাজ পড়ছেন কার জন্য? সিজদা কাকে করছেন? আল্লাহকে করছেন। কিন্তু করছেন কার জন্য? তার মানে বোঝা গেল এটা বিশুদ্ধ নয়, এ কাজ আপনার এই কাজের মধ্যে ইখলাস নেই, বিশুদ্ধ নয়, আল্লাহর কাছে কবুল হবে না। কি বললাম? আমল কবুলের মৌলিক শর্ত হচ্ছে দুটো, তার মধ্যে প্রথম গেল কি? ইখলাস। দু নম্বর শর্ত, যে আমলটা আপনি করবেন সেটা কার তরিকা অনুযায়ী করবেন? আপনার মন মতো নামাজ পড়বেন, নাকি আপনার হুজুরের বলার মতো, আপনার পীর সাহেবের বলার মতো, নাকি আপনার প্রধানমন্ত্রীর বলার মতো, কার মতো করবেন? তারিকায়ে মুহাম্মাদি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন সেভাবে পড়তে হবে, তবে আল্লাহর কাছে কবুল হবে, তাই না? এইভাবে আপনি চাইবেন যে আপনার আমলটা আল্লাহর দরবারে কবুল হোক, তাহলে আপনাকে ইখলাসের সাথে আর তরিকায়ে মুহাম্মাদি অনুযায়ী নামাজ পড়তে হবে, তা না হলে আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহর কাছে আপনি দোয়া চাইলেন কি, যে আল্লাহ আমি সেই আমল প্রার্থনা করি যে আমল তোমার দরবারে কবুল হয়। আমরা আসলে অনেক সময় প্রার্থনা করি তার মানে বুঝি না, দিয়ে যা চাই তার উল্টোটাই আমরা করি। যেমন মনে করুন, আপনি প্রার্থনা মনে মনে কামনা করছেন যেন আমাকে সাপে দংশন না করে, কিন্তু এমন কাজ করছেন যে সাপ আপনার কাছে আসবে। আপনি চাচ্ছেন যে মশা যাতে আপনাকে কামড় না দেয়, কিন্তু আপনি মশার কাছে, আপনি নর্দমার কাছে আপনার রুম, আপনি সেখানে মশা তাড়াবার কোন ব্যবস্থা নেননি। এরকম হয় না? হয় না। আপনি আমল কবুলের দোয়া করছেন অথচ আমল কবুলে যে শর্ত আছে পালন করেন না। দেখুন আপনারা বলি, আচ্ছা ইহুদি খ্রিস্টান, ইহুদি খ্রিস্টানরা ভালো না খারাপ? আমরা খারাপ বলে জানি, আমরা জানি যে ইহুদি খ্রিস্টান ভালো না। ইহুদিদের আচার নেচার, তাদের আকার প্রকৃতি ভালো না খারাপ? আমরা মনে করি খারাপ। আপনারা কি ইহুদি হতে চান বা ইহুদির মতো হতে চান? অবশ্যই না। খ্রিস্টান হতে চান, খ্রিস্টানদের মতো হতে চান? অবশ্যই না। এটা আমরা প্রার্থনা করি কোথায়? কখন বলি যে আল্লাহ তুমি আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের মতো করো না? কখন বলি? কোনদিন বলেছেন? কোনদিন বলেছেন যে আল্লাহ তুমি আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের রাস্তা দেখাইও না? এমন মোনাজাতে আমরা বলি যে নাম, যে মোনাজাত না করলে আপনার নামাজ বাতিল। একটু আগেই বললাম সেটা কি, সূরা ফাতিহা। সূরা ফাতিহাতে আমরা বলি ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল। আমাদেরকে তাদের রাস্তা দেখায়ও না, কাদের? যারা হচ্ছে মাগদুবে আলাইহিম, ক্রোধ ভাজন, তারা হচ্ছে ইহুদি। আর ওয়ালাদ্বাল্লিন, যারা ভ্রষ্ট, তারা কারা? খ্রিস্টানরা। আমরা মুখে বলছি আল্লাহ তুমি আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের রাস্তা দেখায়ও না, কিন্তু কাজে আমরা করছি দেখছি কি, যে আমরা ইহুদি খ্রিস্টানদের যত কাছে হতে চাই তত ভালো। আরে ওরা এখন বিজ্ঞানে উন্নত, জ্ঞানে উন্নত, হ্যাঁ অর্থনৈতিক অবস্থাতে উন্নত, এখন যদি সেই জাতে একবার উঠতে পারি বাস, ইউরোপে গিয়ে যদি একবার ন্যাশনালিটি নিতে পারি, সেখানে চাকরি করে গাড়ি বাড়ি করতে পারি, এটাই হচ্ছে সাফল্য, দুনিয়ার সাফল্য। আমরা মুখে চাইছে এক আর মনে এক রেখেছি যে আমরা তাদের মতো হব। সুতরাং এই যে দ্বিমূলক আচরণ, তার মানে দ্বিমুখী আচরণ, এর ফলে আমরা চাই এক কিন্তু করি এক। কি আপনাদেরকে শিক্ষা দিলাম? ফজরের ফরজ নামাজে সালাম ফেরার পরে একবার একটা দোয়া করবেন, কি বললাম? আল্লাহুম্মা ইন্নী আসালুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়িবা ওয়া আমালান মুতাকাব্বালা। মোনাজাত লাগবে না, আপনি সব কিছু চেয়ে নিয়েছেন, আর কি চান বলেন? হুজুর মোনাজাত করলে হুজুর যা বলছে তাই হোক, আমিন আমিন আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন বলে দিলেই বাস, কত সহজে কাজ শেষ হয়ে যায়। কিন্তু হুজুর কি চাইলেন? হুজুর যা চাইলেন আপনি কি চান? হুজুরের মনে করুন এই নতুন নতুন বিয়ে হয়েছে, বাচ্চা হয় না, সে হয়তো দোয়া করছে আল্লাহ তুমি আমাকে একটা বাচ্চা দাও, তুমি আমাকে একটা সন্তান দাও, আর আপনার এক ডজন ভর্তি হয়ে বসে আছে, তখন আপনি বলছেন আল্লাহুম্মা আমিন, এটা কি হল আপনার মনের কথা এটা? তাহলে কেন আপনি হুজুরের উপর নির্ভর করছেন, কেন নিজে দোয়া করছেন না? যাক আমরা যাচ্ছিলাম কোথায়, যে নামাজ, নামাজের ভিতরে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহুম্মা ফিরলি। ক্ষমা প্রার্থনা যদি আপনি আল্লাহর কাছে করেন, ক্ষমা পেয়ে গেলে জান্নাতও পাবেন আর জাহান্নাম থেকে মুক্তিও পাবেন। আল্লাহ বলেন ফেরেশতারা, ওরা কি চায়? ফেরেশতারা বলেন আল্লাহ এই মজলিসে এসে ওরা ক্ষমা চায়। আপনারা চান না ক্ষমা? অবশ্যই ক্ষমা চান। আল্লাহ বলেন যাও ফেরেশতারা ওই মজলিসে যারা বসে আছে তাদের আমি সবাইকেই ক্ষমা করে দিলাম। দরকার নেই আপনার শোনার দরকার নেই, আপনার মানার দরকার নেই, কিছুই দরকার নেই, বসুন এখানে। আপনাকে মানতে হবে এমন কথা না, যদি আপনি বোঝেন হুজুর ওয়াহাবি, ওয়াহাবিদের কথা মানবেন না, মানতে হবে না। আপনি ক্ষমা চান না চান না, এই মজলিসে এসে বসুন ক্ষমার জন্য। আল্লাহ বলবেন যাও ফেরেশতারা আমি ওদের সবাইকেই ক্ষমা করে দিলাম। ফেরেশতারা বলবেন আল্লাহ, আল্লাহ জানেন না জানেন না এসব কথা, আল্লাহ জানেন কিন্তু ফেরেশতার মাধ্যমে মানুষকে জানাচ্ছেন। ফেরেশতারা বলবেন আল্লাহ কিন্তু ওদের মধ্যে অমুক অমুক তোমার জিক্রের জন্য আসেনি, ওরা নিজের কোন কাজের জন্য এসেছে, আনিস ভাইয়ের বারবার বলার কারণে চাপে পড়ে এসেছে, কিংবা খাবারের জন্য এসেছে, কিংবা বন্ধুকে দেখা করার জন্য এসেছে, ওরা কিন্তু আসলে ওয়াজ মাহফিলে ওয়াজ শোনার জন্য আসেনি, তোমার জিক্রের জন্য আসেনি। তখন আল্লাহ বলবেন আল্লাহর বান্দারে ফেরেশতারে আমি জানি কে কি জন্য এসেছে, কিন্তু আমি ওদের সবাইকে ক্ষমা করে দিলাম। কেন? হুম কওমুন লা ইস্তাবিন জালিসুহুম, ওরা এমন এক সম্প্রদায় যারা আমার জিক্রের জন্য বসেছে, তাদের সঙ্গে যারা বসবে তারাও বঞ্চিত হবে না, বঞ্চিত হবে না। দরকার নেই শোনা, মানার দরকার নেই, খালি এসে বসুন, ইনশাআল্লাহ আপনার ক্ষমা পাবেন। যদি বলেন আমি রুম থেকে, আমি বাইরে থেকে হুজুর আপনার কথা শুনছি, তাহলে কি ক্ষমা পাব না? আপনারা কি মনে করেন সেটা কি মজলিস? আপনারা যারা পাড়া গ্রামের মানুষ তারা নিশ্চয়ই জানবেন, মা বোনেরা মুরগি পালে, মুরগি হাঁস পালে, তো ডিম পেরে পেরে জমা হয়, তারপরে আটটা দশটা পনেরোটা ষোলোটা ডিম দেয়, দিয়ে তার উপরে হাঁস কিংবা মুরগিকে বসিয়ে দেয়, যাক সময় আছে, দিয়ে সেখানে তা দেওয়া বলে, তা দেয়। যদি কোনো ডিম পায়ের বাইরে থাকে সেই ডিমটা বাচ্চা হবে না? নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর যে ডিমগুলো পায়ের ভিতরে মায়ের কোলের নিচে থাকবে সেই ডিমগুলো নষ্ট হবে না, ছা বাচ্চা হবে। এখন আপনি বলুন যদি মজলিসের বাইরে কেউ থাকে বলে হুজুর আমারও বাচ্চা হবে, তা হবে নাকি? না, নষ্ট হয়ে যাবে। এখন যদি আপনি ক্ষমা পেতে চান তাহলে জরুরি হল এই মজলিসে এসে বসা। এতক্ষণ আপনাদেরকে আহ্বান করলাম যে মজলিসে আসুন, মজলিসে এসে বসুন, আল্লাহর জিক্রের মজলিসে এসে বসুন। আর আমি কামনা করব, আমি আশা করব যেন আপনারা প্রত্যেক সপ্তাহে কিংবা প্রত্যেক মাসে একবার অন্ততপক্ষে আল্লাহর জিক্রের জন্য বসুন। আমার মতো কোন হুজুরকে ডেকে আপনারা আহ্বান করবেন, তাদেরকে তারা এসে আপনাদেরকে দিনের কথা শোনাবেন, আল্লাহর জিক্রের কথা শোনাবেন, ইনশাআল্লাহ আপনার